নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমাদের উত্তরবঙ্গের শিক্ষামহল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রের এক অন্যতম প্রাচীন ও গৌরবময় প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুল, আর এবছর তার 150 বছরের দীপ্তমান জয়যাত্রা সম্পূর্ণ হতে চলেছে। 150 বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শুধুমাত্র জলপাইগুড়ি জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই থেকে যায়নি, জলপাইগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত অগ্রগতির এক অমূল্য স্তম্ভ হিসেবে উঠে দাঁড়িয়েছে। 150 বছর ধরে এই স্কুল লালন করে চলেছে শিক্ষার আলো, গড়ে তুলেছে অসংখ্য মেধাবী, মনীষী ও কৃতি নাগরিক, যারা সমাজে, দেশে ও বিদেশে ছড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের গৌরবময় নাম। তাই আজ আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠানে আমরা উদযাপন করে নেব এই বিদ্যালয়ের 150 বছরের উজ্জ্বল জয়যাত্রাকে। আমরা কথা বলে নেব বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান বিভিন্ন শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে। তাদের কথাতেই উঠে আসবে জেলা স্কুলের অতীতের গৌরব, বর্তমানের সাফল্য এবং ভবিষ্যতের স্বপ্ন। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের সাক্ষাৎকার পাওয়ার সুযোগ হয়নি, তবে যাকে পেয়েছি তিনি হলেন বিদ্যালয়ের বর্তমান ইতিহাস শিক্ষক শ্রী অরুণ কৃষ্ণ ঘোষ। বিদ্যালয়ের গৌরবময় এবং উজ্জ্বল ইতিহাস তিনি তুলে ধরবেন আপনাদের সকলের সামনে। নমস্কার, আমি অরুণ কৃষ্ণ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন হিস্ট্রি, জলপাইগুড়ি জিলা স্কুল। আমাদের বিদ্যালয় জলপাইগুড়ি জিলা স্কুল উত্তরবঙ্গ তথা সমগ্র বাংলার এক স্বনামধন্য বিদ্যালয়। আমরা 150 বছরের দ্বার প্রান্তে। 1876 সালে আমাদের জলপাইগুড়ি জিলা স্কুলের যাত্রা শুরু। আমাদের এই যে 150 বছরের ইতিহাস ও ঐতিহ্য, তা সমগ্র শিক্ষা জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলা যেতে পারে। জিলা স্কুল কিন্তু খুব সহজেই তৈরি হয়নি। জলপাইগুড়ি জিলা স্কুল 1876 সালে তৈরি হলেও এর প্রথম প্রস্তাব উত্থাপন হয়েছিল 1872 সালে। আমাদের নবগঠিত এই জেলার যিনি কমিশনার ছিলেন, সেই আরসি মণি একবার বলেছিলেন যে তিনি সারা বাংলার বিভিন্ন জায়গাতে কাজ করেছেন, কিন্তু জলপাইগুড়ির মতো এত সমস্যায় তিনি পড়েননি যেখানে একজন মাত্র ভালো ইংরেজি জানা কেউ নেই। সেই আরসি মণি তখন ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনকে চিঠি লিখেছিলেন যে জলপাইগুড়িতে যেন একটা জিলা স্কুল তৈরি করা হয়। 1875 সালে জলপাইগুড়িতে আসেন তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড টেম্পল। জলপাইগুড়ির যে সুশীল নাগরিক সমাজ ছিল, তারা গিয়ে রিচার্ড টেম্পলের সাথে দেখা করে জলপাইগুড়িতে একটি জিলা স্কুল স্থাপনের প্রস্তাব দিয়ে আসে। এবং মজা হলো, সেই সময় জলপাইগুড়িতে একটি স্কুল ছিল, তার নাম ছিল জলপাইগুড়ি মিডিল স্কুল। তারা প্রস্তাব করে অন্তত পক্ষে নতুন স্কুল যদি তৈরি নাও করা যায়, এই স্কুলটিকে আর্থিক অনুদান দিয়ে জিলা স্কুলে উন্নতি করা হোক। রিচার্ড টেম্পল এখানে কথা দিয়ে গেলেন যে তিনি বিষয়টি ভেবে দেখবেন। তিনি যথারীতি কলকাতায় যান। সেইখানটায় জলপাইগুড়ির থেকে তখনকার সময় যে কমিশনার ছিলেন তিনি, রাজশাহী বিভাগের যিনি শিক্ষা দপ্তরের অধিকর্তা ছিলেন তিনি চিঠি লেখেন রিচার্ড টেম্পলের কাছে। রিচার্ড টেম্পল ব্যাপারটি অনুসন্ধান করে দেখতে বলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পত্রপাঠ সেটা না করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হলো অর্থাভাব। এই মুহূর্তে সরকারের অর্থের অভাব রয়েছে, ফলে নতুন স্কুল তৈরি করা সম্ভব নয়। 1876 সালের এমনকি এপ্রিল মাসে জলপাইগুড়ির কমিশনারকে চিঠি দিয়ে জানানো হলো পাবলিক ইনস্ট্রাকশনের পক্ষ থেকে যে যদি কোনো রাজা মহারাজা টাকা পয়সা নিয়ে এগিয়ে না আসে তাহলে পরে জিলা স্কুল তৈরি এই মুহূর্তে সম্ভব না। তবে হ্যাঁ, 1877 সালে জিলা স্কুলগুলোর পুনর্বিন্যাস করা হবে, সেই সময় যদি হয় তাহলে পরে জলপাইগুড়িতে একটি জিলা স্কুলের প্রস্তাব নতুন করে খতিয়ে দেখা যেতে পারে। কিন্তু এক মাসের মধ্যেই দেখা গেল কোনো এক অজ্ঞাত কারণে সরকার ঘোষণা করলেন যে জলপাইগুড়িতে জিলা স্কুল তৈরির জন্য মাসিক 200 টাকা দেওয়া হবে, অর্থাৎ বাৎসরিক 2400 টাকা অনুদান বা গ্রান্ট ইন এইড দেওয়া হবে। তাহলে ওই যে গ্রান্ট ইন এইডের টাকার প্রস্তাব দেওয়া হলো, সেখান থেকেই কিন্তু শুরু হলো জলপাইগুড়ি জিলা স্কুলের পথ চলা। নূতন প্রধান শিক্ষক হয়ে আসলেন 1877 সালে শ্যামা প্রসন্ন রায়। এই যে দীর্ঘ সময়ে যে বিবর্তন, এই বিবর্তনে আমরা বহু কৃতি ছাত্রকে পেয়েছি, দেশের স্বাধীনতা সংগ্রামে, দেশের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জলপাইগুড়ি জিলা স্কুল তার স্বমহিমায় এখনো কাজ করে চলেছে। জলপাইগুড়ি জিলা স্কুল তার ভবিষ্যৎকে আরো বেশি সমৃদ্ধ করবে এই আশা রাখছি। চলুন এবারে এক প্রাক্তনীর কাছে চলে যাই, তার থেকে জেনে নিই এই স্কুলের প্রতি তার আবেগ এবং তার ভালোবাসার কথা। শুনে নেব বিদ্যালয়ের এক প্রাক্তনী সুপ্রিয় চন্দ্রের থেকে। ঘর আর পৃথিবী দুটোই বলা চলে আমার স্কুলকে, জলপাইগুড়ি জিলা স্কুল, তিস্তাপাড়ের লালবাড়ি। আমি অ্যাডমিশন টেস্টে বাড়িটায় ঢুকেছিলাম ক্লাস 3-তে, উচ্চ মাধ্যমিক দিচ্ছি যখন 2018-তে, তারপরও আমার মনের জগতে পৃথিবী হয়ে থেকে গিয়েছে জিলা স্কুল। আহ্নিক গতি, বার্ষিক গতি, লাট্টুর মতো ঘুরপাক, টের পাই সব সময় জীবনের পথ চলায়। আমি, রিজু, সার্থক, গ্রন্থ, ননী, গৌরব, ঋতরাজ, আমাদের বন্ধুদের সবার কাছে স্কুল ছিল আমাদের প্রথম প্রেম, প্রথম পরিচয়, একই সাথে বাড়ি, আবার পৃথিবীও। জিলা স্কুলের 150 বছর উদযাপন হোক বছর ভর বর্ণময়। 300 বছর উদযাপনেও জিলা স্কুল যেন ইতিহাসকে বলতে পারে, ফাইন্ড এ ওয়ে অর মেক ইট। এরকম বহু আবেগ, বহু কথা, বহু অনুভূতি এখনো তুলে ধরা বাকি। তবে তারই মাঝে একটু স্বাদ বদল। বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্ররা এবার পরিবেশনা করবে একটি রবীন্দ্রসঙ্গীত। তারপর আবার ফিরে আসব স্মৃতিমন্থনে। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধারে আপনারে তুমি আরো করো দান মোরে আরো দাও প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো দাও প্রাণ। বর্তমান প্রধান শিক্ষককে পাইনি ঠিকই, তবে পেয়েছি এক প্রাক্তন প্রধান শিক্ষককে, যিনি আবার এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র বটে। শুনে নেব তার শিক্ষকতার অভিজ্ঞতা এবং অনুভূতির কথা। আমি ধীরাজ মোহন ঘোষ, জলপাইগুড়ি জিলা স্কুলের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন প্রধান শিক্ষক। আমি 1973 সালে জলপাইগুড়ি জিলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইয়ের সাথে দেখা করবার সময় ওই হেডমাস্টার মশাইয়ের পর্দাটা তলা দিয়েও কোনোদিন তাকিয়ে দেখিনি, কোনোদিন ভাবিনি যে এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। সেই সময়টা খুব মনে আছে, 2005 সাল 1 সেপ্টেম্বর আমি জলপাইগুড়ি জিলা স্কুলের দায়িত্ব নিলাম। সেই সময় আমি যাদের ছাত্র ছিলাম সেই মাস্টারমশাইদের মধ্যে 3 জন তখনও বিদ্যালয়ে কর্মরত, ভুলুবাবু, তপন মিত্র এবং শ্যামাপ্রসাদ বিশ্বাস। আর আমার চাইতে সিনিয়র অরুণ চক্রবর্তী, আমি তাকে পেয়েছিলাম স্কুলে, তিনিও তখন আছেন। এবং যতদিন তারা বিদ্যালয়ে কর্মরত ছিলেন, তারা আমাকে সন্তান স্নেহে আগের ছাত্রের মতনই দেখে এসছেন, পূর্ণ সহযোগিতা করেছেন। এবং বিদ্যালয়ের আর যে সমস্ত শিক্ষক ছিলেন, তারা আমাকে পূর্ণ সহযোগিতা দিয়েছে। সকলকে পাশে পেয়ে আমি বিদ্যালয়টাকে নিজের যে সময়টা দেখে এসেছি সেই সময়ের মতো করবার চেষ্টা করেছিলাম। কতটা করতে পেরেছি বা কতটা সফল হয়েছি তার বিচার করবে সেই সময়ের যারা অভিভাবক, সেই সময়ের যারা ছাত্র ছিল তারা। আমি 2018 সালের 31 জানুয়ারি বিদ্যালয় থেকে অবসর নেই এবং টুকটুক করে আমাদের বিদ্যালয়ের 150তম জন্মদিন এসে গেছে। আমরা যারা প্রাক্তনী এবং যারা বিদ্যালয়ের সাথে যুক্ত শিক্ষক আছেন, তাদের মধ্যেও কিছু কিছু প্রাক্তনী আছে, বর্তমান ছাত্র, প্রাক্তনীদের সফল প্রচেষ্টায় আমরা 150 বছরের জন্মদিনকে আমরা সেইভাবে পালন করব। এবারে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র অর্ক প্রভু কর্মকার পরিবেশন করবে একটি আবৃত্তি। খেলা দেখে যান কবি সুভাষ মুখোপাধ্যায়। মাথার ওপর খাটানো নীল বিনি পয়সার তাঁবু, নিচে সবুজ গাল চেপাতা, খেলা দেখে যান বাবু। ঢোলক বাজে ডুক ডুক ডুক ভর সন্ধে বেলা, হাজার ঢেউয়ের হাত তালিতে জমে উঠেছে খেলা। বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, সাবাস বলি হাঁড়ি, হাঁড়ির মধ্যে মাটি আছে না মাটির মধ্যে হাঁড়ি, এই তো ছিল এই তো আছে এই আছে এই ফক্কা, বুকের মধ্যে রঙের তাস হরতনে টেক্কা, চোনাক জলে ঝাড় লণ্ঠন কেই বা জানে কি ঠিক, গোঁপটা ডেকে পুপুর বেড়াল চাইছে হাফজের টিকিট। মাথার ওপর খাটানো নীল বিনি পয়সার তাঁবু, খেলা দেখে যান দেখে যান খেলা দেখে যান বাবু। এবারে অতীতের কিছু কথা ভাগ করে নেবেন বিদ্যালয়ের এক প্রাক্তনী ডক্টর পান্থ দাশগুপ্ত। আমি ডক্টর পান্থ দাশগুপ্ত, জলপাইগুড়ি জেলা স্কুলের একজন গর্বিত প্রাক্তনী। আমি এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে বেরিয়েছি 1975 সালে। আমাদের সময় 11 ক্লাসে হায়ার সেকেন্ডারি ছিল, সেই সময়কার ছাত্র আমি। এই স্কুল আমার জীবনে কতখানি সেটা আমি বুঝি প্রতিদিন যখন এই স্কুলের সামনে দিয়ে যাই। আমার একগুচ্ছ স্মৃতি আমাকে তাড়না করে প্রতি মুহূর্তে যে এইখানে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমি কাটিয়েছিলাম। শিক্ষকদের কথা আর কি বলবো, আমাদের সময় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল যারা আমার মতো ওই সময়কার ছাত্র তারা সবাই জানেন। ভীষণ ভীষণ করে মনে পড়ে সুবোধ অধিকারী স্যারের কথা, ভীষণভাবে মনে পড়ে এখনও যারা আমাদের মধ্যে রয়েছেন ভুলুবাবু এবং তপনবাবুর কথা। মাঝের কয়েক বছরের বলবো আমাদের ছোটোবেলাকার যে মাস্টারমশাইরা ছিলেন, খিতিনবাবু, সুশীলবাবু, রাখালবাবু, রাখাল মিশ্র ছিলেন আমাদের অঙ্ক পড়াতেন, এদের কাছে শিক্ষাটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় নয়, একদম অভিভাবকের মতো করে এরা আমাদেরকে পরিচালনা করতেন, ভালোবাসা দিয়েছিলেন। জীবনে আমি কোনোদিন এই শিক্ষকদের অবদান যেটুকু সামান্য প্রাপ্তি আমার জীবনে ঘটেছে কোনো সন্দেহ নেই, এবং এটা কোনো বাড়িয়ে বলারও বিষয় নয় যে জলপাইগুড়ি জেলা স্কুলের পরিবেশ, আমার শিক্ষক বন্ধুদের তাতে ভূমিকা ছিল। যেদিন স্কুলে পদার্পণ করেছিলাম আমরা জেনেছিলাম যে একটা কথা বাক্যের সাথে এই স্কুল যুক্ত হয়ে আছে, ফাইন্ড আ ওয়ে অর মেক ইট। পেরেছি কি না জানি না, তবে সামান্য মানুষের মধ্যে মেলামেশার সেই যে সুযোগ আমাকে আমার পেশা দিয়েছে তার উদ্ভাবন ঘটেছিল জেলা স্কুলের সাথে আমার সম্পর্কের সূত্র ধরে। ফলে স্কুলকে কোনোদিন ভুলব না, ভোলা সম্ভবও নয়। প্রাক্তনীদের কথা তো শুনছি, স্মৃতিচারণাও চলছে, তবে তারই মাঝে বিদ্যালয়ের এক বর্তমান শিক্ষার্থীর থেকে তার অনুভূতির কথাটুকুও আমাদের কিন্তু শোনা উচিত, কি তাই তো? নমস্কার, আমি অভিব্রত দে, জলপাইগুড়ি জেলা স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্র। আমাদের জলপাইগুড়ি জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল হলো আমাদের এই জলপাইগুড়ি জেলা স্কুল। সময়ের সাথে সাথে এমন অনেক জিনিস আছে যা তাদের ঐতিহ্য এবং রঙকে হারিয়ে ফেলে আরও বিবর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এর এক স্পষ্ট ব্যতিক্রম হলো আমাদের এই জলপাইগুড়ি জেলা স্কুল। সময়ের সাথে সাথে যেন সে তার মহিমা ঐতিহ্য আরও বৃদ্ধি করেছে। আমি অত্যন্ত গর্ববোধ করি যে এই বছর হলো আমাদের স্কুলের 150 বছর পূর্তির বছর। আমি আজও অবাক হই যে আমি আজ হয়তো যে ক্লাসরুমে বসে আছি, এই ক্লাসরুমে আমি যে বেঞ্চে বসি সেই বেঞ্চেই বসে এক সাদা কালো জামা পরিহিত এক বালক হয়তো কোনোদিন বসেছিল, যার নাম মহান বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। এই কথা বারংবার আমার হৃদয়ে শিহরণ জাগায়। আমি যতবারই মনে করি আজ এই লালবাড়ি 150 বছর, তখনই আমার মনে হয় যেন ইতিহাসের চলচ্চিত্র আমার চোখের উপরে ভেসে উঠছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আমি যখনই আমার স্কুলে প্রবেশ করি, তখনই এই সবুজ ঘর, এই সবুজ গাছপালা যেন আমার চোখকে অত্যন্ত আনন্দ দেয় আর আমার প্রাণ জুড়িয়ে যায়। শেষে আমি বলবো যে আমাদের এই স্কুল অত্যন্ত ঐতিহ্যবাহী। বছরের পর বছর তা শুধুমাত্র এই জেলা নয় কিংবা রাজ্য নয়, বরং এই দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চেও তার শিক্ষার কর্তৃত্ব প্রকাশ করেছে। এবং এভাবেই যেন এই স্কুল দীর্ঘদিন এবং সর্বকালীন হয়ে শিক্ষার কিরণ চারিদিকে বিস্তৃত করতে থাকুক। জলপাইগুড়ি জেলা স্কুলের বহু প্রাক্তনী আজ সফল ডাক্তার হয়ে পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন প্রান্তে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে চলেছেন। কথা বলে নেব এনাদের মধ্যেই একজনের সঙ্গে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পাণ্ডে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, বর্তমানে কলকাতায় মণিপাল গ্রুপ অফ হসপিটালস এর সঙ্গে যুক্ত রয়েছি। এই আমাদের সবার প্রিয় জলপাইগুড়ি জেলা স্কুল, যে স্কুলের আমিও ছাত্র, এই স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে আমি সত্যি প্রচন্ড আপ্লুত। এই স্কুলই আমাকে আমার জীবনে চলার পাথেয় দিয়েছে, এখান থেকেই আমি আমার শিক্ষা অর্জন করেছি। এখনকার যারা নতুন স্টুডেন্ট, যারা বেরোচ্ছে স্কুল থেকে, আমার মনে হয় তারা আমাদের থেকেও আরো অনেক ভালো, অনেক এগিয়ে মানসিকতার দিক থেকেও এবং ক্যালিবার বা বুদ্ধি সব দিক দিয়েই তারা অত্যন্ত এগিয়ে রয়েছে আমাদের থেকে। এবং এই বছরই 2025 সালেরই আমি পরীক্ষার রেজাল্ট দেখছিলাম, কেউ একজন আমাকে পাঠিয়েছে, প্রায় 7 জন জলপাইগুড়ি জেলা স্কুল থেকে বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছে, সেটা আমাদের সময় অন্তত আমরা দেখিনি। তার থেকে তার মানে মান অত্যন্ত উন্নত হয়েছে। আশা করব আমার স্কুল, আমার ভালোবাসার স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল আরো এগিয়ে যাবে এবং যত দিন যাবে তার গৌরব উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নমস্কার। আবারও চলে যাব এক পুরনো প্রাক্তনীর কাছে, শুনে নেব তার অনুভূতি, তার অভিজ্ঞতা। আমি ভাস্কর দাশগুপ্ত। 1976-এ আমি মাধ্যমিক পাস করি এবং 78-এ জেলা স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। সে সময় আমাদের হেডস্যার ছিলেন সুজিত বাবু, পরে তিনি ওখান থেকে ট্রান্সফার হয়ে হিন্দু স্কুলে চলে যান কলকাতায়। স্কুল জীবনটা আমরা ভীষণই আনন্দ করে কাটিয়েছি। আমাদের ব্যাচের থেকে জনা 10-12 ছেলে হয় ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল এবং ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল জয়দীপ মজুমদার, সেও আমাদের স্কুলের ছাত্র ছিল, আমারই বন্ধু। স্কুলটাকে আমি ভীষণই ভালোবাসি, আমাদের লাল ইটের রঙের স্কুল, ভীষণই ভালো স্কুল, মনের মধ্যে আমাদের গেঁথে আছে। এবার তার 150 বছর পূরণ হচ্ছে, তো তার জন্য আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এই 150 বছর উদযাপন করব। আমরা চাই আপনারা সবাই আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। এর সঙ্গে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন যেটি, তারা একটি স্মারক পত্রিকা বার করতে যাচ্ছে শিখর নাম। এই শিখরের জন্য সমস্ত অ্যালামনিদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের গল্প, প্রবন্ধ এগুলো পাঠিয়ে আমাদের পত্রিকাটিকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। এই প্রসঙ্গে বলে রাখি, এই জলপাইগুড়ি জেলা স্কুলের 150তম বর্ষপূর্তি উপলক্ষে একটি শারদ পত্রিকা বের হচ্ছে। যেমনটা উনি এক্ষুনি বললেন, যেসব প্রাক্তনী বা ছাত্রছাত্রী আমাদের আকাশবাণীর মাধ্যমে এটি জানতে পারছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলা, আপনারা আপনাদের লেখা পাঠাতে হলে যোগাযোগ করে নেবেন জুভিনিয়ার সাবকমিটির জয়েন্ট কনভেনর ডক্টর সায়ন্তন মৈত্র এবং শ্রী মাল্যবান মিত্রের সঙ্গে। এবারে স্মৃতিচারণায় বিদ্যালয়ের আরও এক প্রাক্তনী ডক্টর দেবাশিস বিশ্বাস। আমি মাধ্যমিক পাশ করেছি 1980 সালে আর উচ্চ মাধ্যমিক 1982 সালে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। আমার আলমা মাটা আমার স্বপ্নভূমি। স্কুল জীবনের স্মৃতি সবসময় সুখকর বলে মনে হয়। শিক্ষকদের মধ্যে পেয়েছিলাম সুবোধ অধিকারী স্যারকে, যিনি অসাধারণ মানুষ ছিলেন এবং আমাদের সব থেকে বেশি মনে করা পড়ে আমাদের হেডমাস্টার মাসে সুজিত রঞ্জন দাসের কথা। ওনার ট্রান্সফার অর্ডার হয়েছিল, আমরা সবাই সেটা বন্ধ করতে রাস্তায় নেমে গেছিলাম স্বতঃস্ফূর্ত হয়ে, কেউ আমাদের শিখিয়েও দেয়নি। স্যারের ঘরে আমরা একবার গেছিলাম, গিয়ে দেখি স্যারের কিচ্ছু নেই, কতগুলো চাল ফুটছে। মানে ভরতদা ছিলেন গ্রুপ ডিস্টার্ব, ভরতদা তার মধ্যে বললো ভরত আলু দিয়ে দাও, স্যার কি পড়ছেন। তো তারপরে আবার বলছে ভরতদাই বললেন যে স্যার আর কিছু দেবেন না, আচ্ছা কিছু একটা পটল দিয়ে দাও, একটু গাজর দিয়ে দাও। মানে খাবার নিয়ে কোনো ব্যাপার নেই, অথচ যখন স্কুলে ঢুকছেন নিপাট সাদা ধুতি পাঞ্জাবি এবং একটা মানে সম্ভ্রম আপনার থেকে চলে আসতো সমস্ত কিছু মিলিয়ে। একই কথা প্রবীরবাবু ভুলুবাবু তো আমাদের সঙ্গে এমনভাবে মিশতেন, এখনও ভুলুবাবু কে দেখলে পরে আমরা মনে হয় সেই সময় ফিরে যাই। বীরেন ভট্টাচার্যবাবু, পীযূষবাবু কোনোদিন বকেন, বীজবাবুর ব্যাপারটা হচ্ছে বীজবাবু কোনোদিন মারেননি আমাদেরকে, কোনোদিন কখনো না। অশ্বিনীবাবু ছিলেন ইঞ্জিনিয়ার নিয়ে আমাদের, উনিও খুব শান্তশিষ্ট ছিলেন। সুবোধ দত্ত স্যার, অজয় সান্যাল, অজয় সান্যাল আবার খুব মারতেন। আর ছিলেন অসাধারণ প্রখর ক্ষুরধার, আমরা সবাই ফ্যান ছিলাম তার, কমল বসু, কেমিস্ট্রি পড়াতেন। আমি যদিও পরবর্তীতে বিজ্ঞান পড়িনি, কিন্তু স্যারের 11-12 ক্লাসগুলো আমার এখনো মনে আছে, কি অসাধারণ। তারপরে আমাদেরকে বই পড়তে হতো না, এত ভালো তাদের ক্লাস করেছি আমরা। এরকম অনেক মণিমুক্ত পেয়ে তাদের সংস্পর্শে আসার সৌভাগ্য আমাদের হয়েছে। আজকে জীবনে যতটুকু যা কিছু করতে পারছি তাদের শেখানো পথ ধরে। আমরা বোধহয় সেই বিরল থেকে বিরলতম সৌভাগ্যবানদের মধ্যে আছি যারা স্কুলে শতবর্ষ অনুষ্ঠান দেখেছি, যারা স্কুলে 125 বছর পূর্তি দেখেছি, যারা হয়তোবা এখনও জানি না 150 বছর পূর্তিটাও দেখতে পাবো। যখনই জীবনে কোনো ক্রাইসিস এসছে, আমাদের সেই ব্যাচটা, স্কুলের ব্যাচটা, সেইখানে যে ফাইন্ড এ ওয়ে অর মেক ইট, এই লেখাটা আমাদেরকে যে কি অনুপ্রাণিত করেছে। জীবনে যখনই কোনো ভেঙে পড়ার মতো অবসর এসছে, পরিসর এসছে, সময় এসছে, মনে হচ্ছে না পারবো না, তখন ওই ব্যাচটা আমাদের ফুটে উঠেছে, সেই গোলাকার ব্যাচ। আর ওই লেখাকটি ফাইন্ড এ ওয়ে অর মেক ইট আমাদেরকে কখনো নুয়ে পড়তে দেয়নি। ঝুঁকে গেছি, পড়ে গেছি, কিন্তু দাবিয়ে কেউ রাখতে পারেনি, আবার উঠে দাঁড়িয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত এটাই আমাদের মোটো। আশুক সহস্র বাধা বাধুক প্রলয়, হয় রাস্তা খুঁজে নেব নয় রাস্তা তৈরি করে নেব। অসাধারণ কিছু স্মৃতিচারণায় মুগ্ধ হলাম আমরা। সত্যি ছাত্রদের থেকে আমরা কিছু গান এবং আবৃত্তিও শুনলাম, তবে এবার কিন্তু গান শুনব এক শিক্ষকের থেকে। হ্যাঁ, এবার গান শোনাবেন জলপাইগুড়ি জেলা স্কুলের বর্তমান শিক্ষক এবং ঘটনাচক্রে এই বিদ্যালয়েরই এক প্রাক্তনী, অনিমেষ অধিকারী। শ্রাবণের ধারার মতো ওরূপ ঝরে, ওরূপ ঝরে তোমারই সুরটি আমার, মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো ওরূপ ঝরে, ওরূপ ঝরে পূরবের আলোর সাথে, পরুক প্রাতে দুই নয়ানে, পূরবের আলোর সাথে পরুক প্রাতে দুই নয়ানে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পরুক প্রাণে, নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো ওরূপ ঝরে, ওরূপ ঝরে তোমারই সুরটি আমার, মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো ওরূপ ঝরে, ওরূপ ঝরে। কি অসাধারণ কিছুটা সময় আমাদের কাটল। সত্যি দীর্ঘ 150 বছরের দীপ্তিময় গৌরবময় ইতিহাস, তার কিছু স্মৃতিচারণা, কিছু ভালো লাগা তুলে ধরলেন বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক এবং ছাত্রেরা। 150 থেকে 200, 200 থেকে 250, এভাবেই চলতে থাকুক জলপাইগুড়ি জেলা স্কুলের জয়যাত্রা। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে বর্তমান এবং প্রাক্তন সকল শিক্ষক, ছাত্র এবং অভিভাবক অভিভাবিকাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন। সবশেষে বিদ্যালয়ের এক প্রাক্তনী অজয় বর্মন তার বাদ্যযন্ত্রের সুরর মূর্ছনায়, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্য দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আশা করি আজকের অনুষ্ঠান সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব অন্য আরেক দিন, অন্য আরেক পর্ব নিয়ে। তাহলে চলুন বাদ্যযন্ত্রের মূর্ছনায় বিদায় নিই আজকের মতো। Thank you.